উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে মানুষকে উহা উৎখাত করিয়াছিল উম্মলিত খর্জুর কাণ্ডের ন্যায় কি কঠোর আমার শাস্তি ও সতর্কবাণী ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قرآن আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি كذبت ثمود بالنذر ثمود সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল فقالوا أبشرا من واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر تهارا بوليا چلو آمرا كي آمدري ياك بكتير انشورن كوريبو تابه تو آمرا پتو برشتو تاي او انمتو تاي بوتي تو هويبو أألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر আমাদের মধ্যে কি উহারি প্রতি প্রত্যাদেশ হইয়াছে না সে তো একজন মিথ্যাবাদী তাম্ভি আগামী কল্য উহারা জানিবে কে মিথ্যাবাদী দাম্ভি আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াছি এক উষ্টি অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও এবং উহাদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে فنادوا صاحبهم فتعاطى فعقر অতঃপর উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করিল সে উহাকে ধরিয়া হত্যা করিল فكيف كان عذابي ونذر কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر আমি উহাদেরকে আঘাত হানিয়াছিলাম এক মহানাদ দ্বারা ফলে উহারা হইয়া গেল খোয়ার প্রস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক শাখা প্রশাখার ন্যায় ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি كذبت قوم لوط بالنذر লূত সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচণ্ড ঝটিকা কিন্তু লুত পরিবারের উপর নয় তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রির শেষাংশে নিমাতাম মিন ইনদিনা كذلك نجزي من شكر আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ যাহারা কৃতজ্ঞ আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر লূত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে কিন্তু উহারা সতর্ক বাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করিল ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ورا لوتر نكت হইতে তাহার মেহমানদেরকে অসুদ উদ্দেশ্যে দাবি করিল তখন আমি উহাদের দৃষ্টি শক্তি লোপ করিয়া দিলাম এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম ولقد صبحهم بكرة عذاب مستقر প্রত্যুষে বিরামহীন শাস্তি তাহাদেরকে আঘাত করিল এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرِ আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি وَلَقَدْ جَاءَ آلَ فِرْعَوْنَ النُّذُرِ ফিরাউন সম্প্রদায়ের নিকট আসিয়াছিল সতর্ককারী كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر كنتو هر آمار شخل ندشن پرتکھان کریلو اتا پر پراکرم شالی و شرب شکتی مان روپے آمی وحدر کے شکوٹین شاستی دیلام أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر তোমাদের মধ্যকার কাফিররা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ নাকি তোমাদের অব্যাহতির কোন সনদ রইয়াছে পূর্ববর্তী কিতাবে أم يقولون نحن جميع منتصر ইহারা কি বলে আমরা এক সংঘবদ্ধ অপরাজয় দল এই দল তো শীঘ্রই পরাজিত হইবে এবং পৃষ্ঠ প্রদর্শন করিবে অধিকন্তু কিয়ামত উহাদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হইবে কঠিনতর ও তিক্ততর المجرمين في ضلال وسعر نشجوي أبرادر ببرانت أو بكار غرست يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر جدين وحدر اپور كوريا تانيا لويا جاو ہوئي بے جهنم ردك شهدين بالا ہوئي بے جهنم جانترون آشادن کرو كل شيء خلقناه بقدر আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে وما امرنا الا واحده كلمح بالبصر আমার আদিষ্ট একটি কথাই নিষ্পন্ন চক্ষুর পলকের মতো ولقد اهلكنا اشياعكم فهل من مدكر আমি ধ্বংস করিয়াছি তোমাদের মত দলগুলিকে অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি وكل شيء فعلوه في الزبر উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমলনামায় وكل صغير وكبير مستطر আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহর মুত্তাকিরা থাকিবে স্রোতস্বিনী বিদোহিত জান্নাতে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে